আখি দেখিলা গুচি এ আখির কেতে ধর আখি মোর মিশিছি। গোটিয়ে দেখারে তুমি রহিগল মনরে যেমিতি রহিছি তাগো সবুদিন জহ্নরে।